ফেনী জেলার সোনাগাজী উপজেলার দুই নং বগাদানা কাজিরহাটের অবস্থিত নদনা আল ইনসাফ ইয়াং সোসাইটির উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম মোবারকময় ফজিলতময় তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং ওলামায়ে কেরাম, এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত এবং বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআন এবং সুন্নার গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক আলোচনা শোনার পরে আজকের মাহফিলের শেষ পর্যায়ে এসে আমি আপনাদের মতো এতগুলো দিনদার সালেহীন মানুষের চেহারার দিকে তাকানোর এবং কোরআন সুন্না থেকে দুই একটি কথা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকের এই আলহামদুলিল্লাহর আওয়াজ প্রমাণ করেছে যে আলহামদুলিল্লাহ আমরা কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য খুবই অধীর আগ্রহ নিয়ে আমরা অপেক্ষা করতেছি এবং আমাদের ইমানি সতেজতা আলহামদুলিল্লাহ আলোচনা করতে করতে অনেক গুণ বেড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, রাত অনেক হয়েছে, দশটার উপরে, 10:25, আমরা আর বেশি রাতে শীতের মধ্যে বসায় রাখবো না। একটা আয়াতের আমরা তাফসীর করব, আয়াতটা হলো সূরা আল ফুরকানের 67 নম্বর আয়াত। এই আয়াতে কারিমাটা আমাদের জন্য একটা জরুরি দরকার, এজন্য এই আয়াতের আলোকে আমরা কয়েকটা কথা বলব। প্রথমে আসি আমরা, আমাদের গন্তব্য কোন দিকে, আমরা রওনা দিছি কোন দিকে, আমরা যাব কোথায়, আমাদের লাস্ট সীমানা কোন জায়গায়, কোন জায়গায় যেতে চাই, কোথায় যাওয়ার জন্য রওনা দিয়েছি বলেন, আপনারাও কথা বলবেন, আমিও কথা বলবো, তো সুন্দর একটা ক্লাস হবে, সৃজনশীল ক্লাস হবে, না আমি বলবো আপনারা চুপ করে থাকবেন, ঘুমাইবেন, মনোযোগ অন্যদিকে চলে যাবে, তখন আর ক্লাস সৃজনশীল হবে না। এখন সৃজনশীলের যুগ, ঠিক না? এই জন্য সৃজনশীলের ক্লাস। তা আমি জিজ্ঞাসা করলে আপনারা বলবেন, এরপরে আমি বলতে সুবিধা হবে, বলেন দেখি আমরা রওনা দিয়েছি কোন দিকে? যে কবরের দিকে। তো কবর কি শেষ না কবরের পরেও আরো যাইবেন? যে আখেরাত বলতে কোন পর্যন্ত যাইতে চান? জান্নাত। আমাদের গন্তব্যস্থল কোথায়? জান্নাত। রওনা দিয়েছি আমরা জান্নাতের দিকে, তো জান্নাতের দিকে যাচ্ছেন কেন, অন্যদিকে না যাই বলেন, অন্যদিকে যাবেন না কেন, জান্নাতের দিকে যাবেন কেন? জান্নাত আমাদের বাপ দাদার বাড়ি, কি বলেন? আমাদের বাপের বাড়ি কোথায়? তা আমরা বাপের ওয়ারিস না, তাহলে জান্নাত আমাদের, এই জন্য আমরা জান্নাতে যাব, কি বলেন? আমাদের বাপ আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক বানানোর পরে কি বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার স্ত্রী দুইজনে এই জান্নাতের ভিতরে বসবাস কর। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আব্বা আমাদের আম্মা দুইজনে ছিলেন কোথায়? জান্নাতে। তাহলে আমাদের আব্বা আম্মার বাড়ি যেটা আমাদেরও বাড়ি সেটা। এবং আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক আয়াতে জান্নাতের ওয়ারিস আনার কথা বলছেন। ওয়ারিস উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, যারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। তাহলে ওয়ারিস কারা হয়? বাপ মরে গেলে বাপের ছেলেরা মেয়েরাই তো ওয়ারিস হয়। তাহলে জান্নাতের ওয়ারিস হইলাম আমরা, যেহেতু আমাদের বাপের বাড়ি। তাহলে আমরা সবার গন্তব্যস্থল সবার রওনা দিয়েছি জান্নাতের দিকে। জান্নাতের দিকে যাওয়ার আগে কয়েকটা স্টেশন অতিক্রম করতে হয়, করা লাগে না? কয়টা স্টেশন বলেন তো দেখি? জান্নাতের দিকে তো রওনা দিচ্ছেন, কয়টা স্টেশন অতিক্রম করলে জান্নাতে পৌঁছতে পারবেন? যে হিসাব করছেন কোনদিন যে আমার গন্তব্যস্থল কত কিলোমিটার? এখন ইন্টারনেটে গুগলে আপনি এখানে সোনাগাজি বসে দেবেন যে আপনি ঢাকা যেতে চান, লোকেশন দিবেন এখান থেকে ঢাকা কত কিলোমিটার, কতক্ষণ আপনার আনুমানিক সময় লাগতে পারে সব সাথে সাথে বলে দেয়। রাস্তা কোন রাস্তা দিয়ে গেলে আপনি তাড়াতাড়ি যেতে পারবেন সেটাও বলে দেয়। আপনি আমি রওনা দিচ্ছি জান্নাতের দিকে, তাহলে এখানে বসে হিসাব করতে হবে না জান্নাত কত কিলোমিটার, কি বলেন কত ঘন্টা লাগবে, কয়টা স্টেশনে থামবে আমার এই গাড়ি, এটা তো হিসাব নিকাশ করে শুরু করতে হবে, কি বলেন? হিসাব ছাড়া আপনি রওনা দিলে তো আপনি পৌঁছতে পারবেন না। তাহলে জান্নাতে যখন যাব তার আগে কয়টা স্টেশন আছে? যে স্টেশন দুইটা নয়, স্টেশন সাতটা। স্টেশন কয়টা? দুনিয়ার পরে জান্নাতের আগে মাঝখানে স্টেশন সাতটা। এই সাতটা স্টেশন অতিক্রম করলে আট নম্বর স্টেশনের নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। এক বক্তা ছিলেন আগে আমরা ছোটবেলায়, আপনারাও দেখছেন, মাওলানা ফজলুর রহমান বুলবুলি, দেখছেন না? আমরা ছোটবেলায় ওনার ওয়াজ শুনতে শুনতে ওনার ওয়াজ সব মুখস্থ হয়ে গেছে। উনি কি বলতেন? মৃত্যুর পরে সাতটা স্টেশন আছে গো, শুনতে চাইলে বুলবুলি নাম বলিয়া দিবে গো। সবাই বলেন সুবহানাল্লাহ। ওনার বয়ানের সিস্টেম ছিল এটা, দাঁড়ায় দাঁড়ায় বয়ান করতেন কানে ধরে ধরে। উনি এখানে এই কথাটা বলতেন যে মৃত্যুর পরে স্টেশন আছে কয়টা? সাতটা। এই কথাটা সহি কথা যে মৃত্যুর পরে সাতটা স্টেশন অতিক্রম করলে আট নম্বর স্টেশন হবে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে সাতটা স্টেশনের নাম জানা দরকার আছে না? প্রথম স্টেশনের নাম হলো কবর, দ্বিতীয় স্টেশনের নাম হলো ফুৎকার এবং পুনরুত্থান, তিন নম্বর স্টেশনের নাম হলো হাসর, হাসরের ময়দান, এটা হলো তিন নম্বর স্টেশন, চার নম্বর স্টেশনের নাম হলো হাউস, হাউস এ কাউসার, পাঁচ নম্বর স্টেশনের নাম হলো আল হিসাব ওয়াল জাযা, ছয় নম্বর স্টেশনের নাম হলো আল মিজান, সাত নম্বর স্টেশনের নাম হলো আস-সিরাত, ফুলসিরাত যেটাকে আমরা বলি। এই সাতটা স্টেশন অতিক্রম করলে আট নম্বর স্টেশনটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু এই সাত স্টেশনের কোন এক স্টেশনে যদি থেমে যান তাহলে আর জান্নাত পর্যন্ত পৌঁছা হবে না, জান্নাতে আর যাওয়া হবে না। যদি সাত নম্বরটা যাই ঠেকে যান, ফুলসেরাতে যাই যদি ঠেকে যান, জান্নাতে পৌঁছতে পারবেন? তাহলে এই সাতটা স্টেশন, সাতটা কিন্তু খুব ভয়ঙ্কর স্টেশন, এই ভয়ঙ্কর স্টেশনগুলোর খবর রাখতে হবে দুনিয়াতে। আপনাকে যাত্রা করার আগে ঠিক করতে হবে যে কোন কোন স্টেশনে কি কি বিপদ আছে, ওই বিপদ থেকে বাঁচতে হলে আমার প্রস্তুতি কি লাগবে। সাগরে যারা রওনা দেয় তারা জানে যে আটলান্টিক মহাসাগরের কোন জায়গা দিয়ে গেলে কোন ধরনের বিপদ হতে পারে, অমুক জায়গা দিয়ে ওই চ্যানেলে কোন বিপদ হতে পারে, সেই প্রস্তুতি নিয়ে তারা রওনা দেয়। আমি আপনি জান্নাতের দিকে রওনা দিছি, মাঝখানে কঠিন কঠিন সাতটা স্টেশন অতিক্রম করতে হবে, সেই স্টেশনের প্রস্তুতি দরকার আছে কি নাই? আচ্ছা, প্রথম স্টেশনটা হলো কোন জায়গা? কবর। তাহলে একজন মানুষ যারা খুব বুদ্ধিমান, খুব চালাক, তারা অনেক দৌড়াইতে থাকে ব্যবসা বাণিজ্য নিয়ে, কাজ কারবার নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে তারা দৌড়াইতে আছেন, দৌড়াইতে আছেন, দৌড়াইতে আছেন, থেমে নাই। এক সময় গিয়ে দৌড়ানোর চাক্কা থেমে যায়, থেমে যায় না? কোন জায়গায় গিয়ে থামে? কথা কয় না দেখি, স্টুডেন্ট মনে হয় বুঝতেছে না, কি বলেন কোন জায়গায় গিয়ে থামে? যেই জায়গায় গিয়ে থামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। দুনিয়ার মানুষ তোমরা তাকাসুরের প্রতিযোগিতার মধ্যে লিপ্ত আছো, কার থেকে কার টাকা পয়সা বেশি হবে, কার বাড়ির থেকে কার বাড়ি বেশি সুন্দর হবে, কার বাড়ি দুইটা আছে তার থেকে আমার বাড়ি তিনটা হবে, তিনটা আছে চারটা হবে, কার ছেলের থেকে আমার ছেলে প্রভাবশালী হবে, টাকা পয়সা বেশি হবে। এইভাবে একজন আরেকজনের সাথে তাকাসুরের প্রতিযোগিতার মধ্যে লিপ্ত আছো, কিন্তু এই প্রতিযোগিতা যাইতে যাইতে এক জায়গায় গিয়ে থেমে যাবে, ওই জায়গাটার নাম হলো আল মাকাবির। ওই জায়গার নাম কি? কবরস্থান। যত দৌড়ানি দৌড়ান, দৌড়াইতে দৌড়াইতে দৌড়াইতে আমেরিকা যান, ব্রিটেন যান, ইউরোপ যান, যেখানেই যাবেন এক জায়গায় থামতে হবে, সেই থামার স্টেশনের নাম কি? কবর। তাহলে আমার আপনার দৌড় কোন পর্যন্ত? মোল্লার দৌড় কোন পর্যন্ত? জি, মসজিদ পর্যন্ত। আর আমার আপনার দৌড়? আচ্ছা, কে বেশি দৌড়াইল আবার হিসাব করেন দেখি। আমরা ওই যে অঙ্ক করার সময় বিভিন্ন প্রতিযোগিতার হিসাব করি না, যে অমুক আর অমুক দৌড় দিছে, অমুক এক ঘন্টা এতটুকু দৌড়াইছে, অমুক এক ঘন্টা এতটুকু দৌড়াইছে, কে বেশি দৌড়াইছে। তাহলে আলেম ওলামারা দৌড়াইতে দৌড়াইতে কোথায় থামছে? মসজিদে থামছে। আর আমি আপনি তো খুব চালাক, খুব বুদ্ধিমান, মানে আলেমদেরকে বোকা মনে করি, আমরা বলি যে মসজিদ পর্যন্ত দৌড়াইছে, তা আমরা খুব বুদ্ধিমান, খুব চালাক, আমরা কোন পর্যন্ত দৌড়াইলাম? কবরস্থান পর্যন্ত। এবার বলেন, কবরস্থান দূরে না মসজিদ দূরে? বাংলাদেশে যেখানে মসজিদ সেখানে কবরস্থান, যেখানে কবরস্থান সেখানে মসজিদ, এরকম না? দেখবেন যত জায়গায় মসজিদ আছে পাশে দিয়ে একটা কবরস্থান আছে। দোয়া দেখলে যেমন বোঝা যায় এখানে আগুন আছে, আগুন দেখা লাগে না, শুধু আপনি দোয়াটা দেখবেন, দোয়া দেখলে বোঝা যাবে নিচে কোন এক জায়গায় আগুন আছে, এই জন্য দোয়া দেখা যায়। ঠিক একইভাবে কবরস্থান যদি দেখেন কোন জায়গায়, বুঝবেন যে আশেপাশে মসজিদ আছে, মসজিদ যদি দেখেন বুঝবেন আশেপাশে কবরস্থান আছে। এটা বাংলাদেশের সিস্টেম। কেন? বাংলাদেশের জাতীয় কবি বলে গেছেন, বাংলাদেশের জাতীয় কবির নাম কি? ওরে আল্লাহ, দেখছেন সবাই বাংলাও জানে খুব ভালো। জাতীয় কবি বলে গেছেন কি? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, মসজিদের পাশে কবর দিতে কইছে, এজন্য মসজিদের পাশে কবরস্থান লাগবে। মসজিদের পাশে কবরস্থান হইলে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই, কিচ্ছু ফায়দা নাই। কবরস্থান যদি মসজিদ থেকে একশো মাইল দূরেও হয়, আমার আপনার ইমান আমল যদি ঠিক মতো হয়, মজবুত হয়, শিরক মুক্ত তাওহীদি ইমান হয়, বেদাত মুক্ত সুন্নতি আমল হয়, আমার আপনার কবরস্থান যেখানে থাকুক কোনো অসুবিধা নাই। মঙ্গল গ্রহে হইলে অসুবিধা নাই, চাঁদের দেশে হইলে অসুবিধা নাই, যেখানেই হোক আমার কবরস্থান, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আর যদি আমল আখলাক ঠিক না থাকে, আমাকে নিয়ে যদি সেই মদিনার বাকি কবরস্থানে যদি দাফন করে আসে, কাজ হইব না, কোনো কাজ হবে না। এজন্য মসজিদের পাশে আজান শোনা যায় না, আজান যতই দিক কবরবাসী আজান শোনে না, কবরবাসী মসজিদের নামাজ শুনে না, মসজিদের সাথে কবরবাসীর কোনো সম্পর্ক থাকে না। এই জন্য তাহলে বোঝা যায় যেখানে মসজিদ সেখানে কবরস্থান। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, বোঝা যায় আলেম ওলামাদেরকে আমরা মনে করি বেশি দৌড়াইতে পারে না, কিন্তু আমরা অনেক দৌড়াই, অনেক বুদ্ধিমান, কিন্তু হিসাব করলে দেখা যায় আলেম ওলামার চাইতে আমরা বেশি দৌড়াইতে পারি নাই। ওনারা যেখানে দৌড়াই থাকছে আমরাও তার কাছে কিনারেই থাকছি, বেশি আর দৌড়াইতে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আলেম ওলামাদেরকে আর আমরা যেন এরকম খাটো চোখে না দেখি, এভাবে না দেখি, আলেম ওলামার চাইতে আমরা বেশি দৌড়াইতে পারি এইরকম মনে না করি। আমার ভাইরা এবং বোনেরা, তাহলে প্রথম যখন আমরা প্রথম স্টেশনে যাই, কবরে যাই, কবরে যাওয়ার পরে একটা পরীক্ষা হয়, হয় না? কবর একটা পরীক্ষা আছে না? পরীক্ষাটা কি? প্রশ্নগুলা বলেন দেখি। মাশাআল্লাহ, দেখছেন সোনাগাজী পর্যন্ত প্রশ্ন আউট হয়ে গেছে, আল্লাহু আকবার। প্রশ্ন তাহলে সবাই পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, প্রশ্ন পাইছে, প্রশ্ন মুখস্থ হয়ে গেছে। এবার প্রশ্নের উত্তরটা বলেন, উত্তর কেমনে দিবেন? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। সুবহানাল্লাহ। আচ্ছা, উত্তর মুখস্থ করে ফেলছেন। এখন আমার প্রশ্ন হল, যেই তিনটা প্রশ্ন করা হয়েছে, এই তিনটা প্রশ্ন ইমানের প্রশ্ন না আমলের প্রশ্ন? ইমানের না আমলের? ইমানের। তিনটা প্রশ্ন কিন্তু ইমানের প্রশ্ন, আমলের কোন প্রশ্ন এখানে করা হয়নি। আমলের প্রশ্ন হবে পরের স্টেশনে, কিন্তু ইমানের পরীক্ষাটা আগে। তাহলে ইমান বেশি জরুরি না আমল বেশি জরুরি? কিন্তু আমাদের দেশে ইমান নিয়ে মারামারি হয় না, আমল নিয়ে মারামারি হয়। যেটা বেশি দরকার সেটার খবর নাই, যেটা পরে দরকার সেটা আগে দরকার হয়ে গেছে বাংলাদেশে। আমল নিয়ে একতলাপ, আমল নিয়ে মসজিদে মসজিদে দ্বন্দ্ব, কিন্তু ইমানের খবর নাই। কিন্তু আগে ঠিক করতে হবে কি? ইমান। আচ্ছা বলেন দেখি, কবরের মধ্যে যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা বাংলাদেশিদের জন্য এক কোশ্চেন, ইন্ডিয়ার জন্য আরেক কোশ্চেন, পাকিস্তানে আরেক কোশ্চেন, সৌদি আরবে আরেক কোশ্চেন, এরকম আছে নাকি? সবার জন্য? তাহলে অনেক সময় আমরা বলি, কয়টা সৌদি আরবের ইসলাম, এটা বাংলাদেশের ইসলাম না, এটা বাংলাদেশের ইসলাম, এটা সৌদি আরবের ইসলাম না। তাহলে ইসলাম কি দুই দেশে দুই রকম নেই? তাহলে ওখানে যদি পরীক্ষা একটা হয়, বাংলাদেশও একই কোশ্চেনে পরীক্ষা হয়, তাহলে ওখানকার ইসলাম আর এখানকার ইসলাম এক ইসলাম? ইসলাম পুরো জমিনের মধ্যে আল্লাহর জমিনে একটাই। আচ্ছা এবার বলেন, কবরের এই পরীক্ষার প্রশ্নপত্রের সেট কয়টা হবে? সেট তো কমপক্ষে পাঁচটা হওয়ার কথা, একটা হানাফি সেট, একটা শাফি সেট, একটা মালিকি সেট, একটা হাম্বলি সেট, একটা আহলে হাদিস সেট। পাঁচটা থাকার দরকার না, কি বলেন? সেট কয়টা? কি কয়? সেট যদি একটা হয় তাহলে দুনিয়াতে কেন এত গ্রুপ, এত ফেরকা? পরীক্ষা একটা, প্রশ্ন একটা, তাহলে আনসারও একটা, তাহলে পৃথিবীতে মুসলমান যারা আছে সবাই একদল। সুবহানাল্লাহ। সবাই ওই পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। কিন্তু আমাদের সমস্যা এত দল কেন? এটার মূল কারণ হচ্ছে ওই পরীক্ষার প্রস্তুতি নেই। দেখবেন স্টুডেন্ট যেটা মাদ্রাসা স্কুলে কলেজে লেখাপড়া করে না, এটার মাথার মধ্যে দুনিয়ার শয়তানি গিজ গিজ করে, লেখাপড়া নাই। দেখবেন এটা আরেকজনের মেয়ের সাথে যায় ইফটিজিং করে, দেখবেন এটা আরেক জায়গায় যায় মাদকাসক্ত হয়, দেখবেন এটা আরেক জায়গায় যায় সন্ত্রাস করে, করে না? কিন্তু যেটা লেখাপড়া করে ওইটা দেখবেন ইফটিজিং ও করে না, মাদকাসক্ত হয় না, সন্ত্রাসও করে না। এটার এত কিছুর দিকে তাকানোর সময় নাই, এটা শুধু লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে। আল্লাহর যেই বান্দা কবরের পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছে, এই আল্লাহর বান্দা দলাদলি করার, ফেরকাবাজি করার, গ্রুপবাজি করার কোনো সময় নাই। যে আল্লাহর বান্দা ওই পরীক্ষার প্রস্তুতি নাই, পরীক্ষার ব্যাপারে কোনো খবর নাই, তার মাথায় দুনিয়ার শয়তানি গিজ গিজ করে, তখন সে ফেরকাবাজি, দলবাজি, গ্রুপবাজি করা শুরু করে। কবরের প্রস্তুতি নেই, যার ভিতরে কবরের প্রস্তুতি আছে সে তো লেখাপড়া করি, আমল করি শেষ করতে পারে না, সেই কি সব দলবাজি করব আর গ্রুপবাজি করব। আর নিজেকে নিয়ে চিন্তা নাই, আমরা আরেকজনকে নিয়ে চিন্তা করি বেশি। আরেকজনকে নিয়ে যে চিন্তা করি, ওই চিন্তাটা যদি নিজের জন্য করতাম, প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে যেতাম। আরেকজনের কি কি দোষ আছে এইগুলো নিয়ে মহাব্যস্ত। মসজিদের ইমাম সাহেবের কি কি দোষ আছে দেখবেন, মুসল্লিরা সবাই খুঁজতে থাকে, তন্নতন্ন করি ইমাম সাহেবের কোন দোষ ত্রুটি পাওয়া যায় কিনা। ইমাম সাহেবের ওয়াইফ বাজারে গেছে, দেখছে একজনে, পুরা গ্রাম খবর হয়ে গেছে, দেখো ইমাম সাহেব হুজুরের ওয়াইফ কিন্তু ওই মার্কেটে আমি দেখে আসছি। কিন্তু নিজের ওয়াইফ যে রাত দিন মার্কেটে যায়, সিনেমা হলে যায়, কত জায়গা যায় এই খবর নাই, কিন্তু ইমাম সাহেবের ওয়াইফ গেল কেন? তাহলে নিজের ওয়াইফ নিয়ে যদি চিন্তা করত, তাহলে কিন্তু সে অনেক আগে জান্নাতি হয়ে যেত। নিজের পরিবার নিয়ে যদি চিন্তা করত, আরেক পরিবার নিয়ে মহাব্যস্ত, নিজের পরিবারের কোনো খবর নাই। কয় মিয়া শোনো, সৌদি আরবের মুসলমানেরা সুন্নত পড়ে না, সৌদি আরবের মানুষ কয় সুন্নত পড়ে না, তা আমাদের দেশে নামাজে পড়ে না, এই খবর নাই। ওই দেশের লোক তো সুন্নত পড়ে না, বাংলাদেশের লোক ফরজও পড়ে না, এই খবর না। কয় না জন্য বাংলাদেশের মানুষ ফরজ পড়ে না, এ কথা কয় না। কয় শুনেন সৌদি আরবের লোক সুন্নত পড়ে না, সুন্নত পড়ে না মানে ফরজ পড়ে, সুন্নত পড়ে না, আর বাংলাদেশের মানুষ ফরজে পড়ে না, তা নিজের দেশের খবর নাই। কয় সৌদি আরবের সিনেমা হল চালু হয়ে গেছে, বাংলাদেশের সিনেমা হল না আরো কত কিছু চালু হয়েছে, এটা খবর নেই। খালি ওই অন্য দেশের সমালোচনা, অন্য মানুষের সমালোচনা, অন্য ব্যক্তির সমালোচনা, মহাব্যস্ত। এই সমালোচনাটা যদি নিজের জন্য হইতো, নিজেকে নিয়ে হইতো, তো প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, কবরের প্রশ্ন আমাদের এক, প্রশ্নপত্র এক, আমাদের প্রস্তুতিও নিতে হবে ঐক্যবদ্ধভাবে, একজন আরেকজনকে প্রস্তুতির ব্যাপারে সহযোগিতা করতে হবে। কবরের এই তিন প্রশ্নের সাথে আমার আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দগির সম্পর্ক আছে, পুরা জিন্দগির কানেকশন আছে। এজন্য প্রশ্ন তিনটা, কারণ আপনি 40 কেজি ভাত রান্না শুরু করছেন, কয়টা টিপ দেন? একটা দুটা টিপ দিলে ওই এক মন চাউলের ভাতের কি অবস্থা খবর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সারাদিন কবরের মধ্যে পরীক্ষা নেবেন না, মাত্র ছোট্ট ছোট্ট তিনটা শর্ট কোশ্চেন, এই তিনটা কোশ্চেনের মাধ্যমে আপনার আমার পুরা জিন্দগির খবর বের হয়ে যাবে। আল্লাহ আকবার। আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ আকবার বলবেন, তাই বলা যাবে না, সবাই বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন আল্লাহ আকবার, আসমান কাঁপায়, জমিন কাঁপায়, বলেন আল্লাহ আকবার, এটা সুন্নতের খেলাফ। বক্তা এরকম কমান্ড করা, নির্দেশ দেওয়া, এটা সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বয়ান করার সময় সাহাবীদেরকে নির্দেশ দিতেন না, সাহাবায়ে কিরাম দিতেন না, কিন্তু আমরা এখন মাঝে মাঝে বলি, সবাই চিৎকার মারিয়া বলেন, সবাই আস্তে কইরা বলেন, বক্তারা বলে না, সুন্নতের খেলাফ। এই জন্য আমরা বলবো না, কিন্তু আপনারা বলবেন, আল্লাহর জিকির করবেন, এটা জিকিরের মজলিস। আচ্ছা, কবরের মধ্যে আমরা পাইলাম প্রশ্ন কিসের, ইমানের। আচ্ছা, দুই নম্বর ঘাটিতে গেছেন আন্নাফকা ওয়াল বাস, ফুৎকার দেওয়া হলো তিনবার, আপনাকে আমাকে কবরের থেকে পুনরুত্থান করা হইল। তিন নম্বর স্টেশনে গেলেন হাসরের ময়দান, এক ভয়ঙ্কর ময়দান, এক ভয়ঙ্কর ঘাটি। ইয়াহশুরুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে মানুষগুলো দাঁড়াবে, গায়ের মধ্যে কোনো ড্রেস থাকবে না, পোশাক থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, হতবম্ব অবস্থায় পুরুষ না নারী এই খবর তার থাকবে না। এরকম অবস্থায় হাসরের ময়দানে মানুষ তাকাবে, হাসরের ময়দানে ব্যাকে আমি পাওয়া যাবে না, সবকে আমি, হাসরের ময়দানে কোনো ব্যাকে আমি নাই, সবাই কি কে আমি, আপনারা কে আমি না ব্যাকে আমি, জি কে আমি না ব্যাকে আমি, আপনারা নামাজের মধ্যে কিয়াম করেন না, কি বলেন, নামাজে কিয়াম করা ফরজ, কিয়াম না করলে তো আপনার নামাজে হবে না, তাহলে বোঝা যায় আমরা সবাই কি কে আমি। কিন্তু কথা আছে, কিন্তু যখন আত্মাহিয়াতের মধ্যে বসি, আত্মাহিয়াতে বসি না, বসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দি, দরুদ পড়ি, দাঁড়ায় দাঁড়ায় দি না বসে বসে দি, নবীর সামনে বেয়াদবি হয় না, কি বলেন, এত বড় বেয়াদবি, বসে বসে সালাম দেন আবার বসে বসে দরুদ পড়েন। আচ্ছা শুনেন, আত্তাহিয়াতের মধ্যে বসলাম, বসার পরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত পড়লাম, পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে হবে, দিতে হবে না? এখন মাথায় আসলো, হায়রে আমার নবীকে বসে বসে সালাম দেওয়াটা বড় বেয়াদবি, বসে সালাম দেওয়া যাবে না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত এটা বলার পরে আমি দাঁড়াই গেলাম, দাঁড়াই গিয়ে বললাম আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দাঁড়ায় দাঁড়ায় বললাম, সালাম দিলাম সুন্দর করে, এরপরে বসলাম, বসে বাকিটা শেষ করলাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন, তাশাহুদ শেষ হলো, এরপরে আমার নবীকে দরুদ পড়তে হবে, দরুদ পেশ করতে হবে, আবার দাঁড়াই গেলাম, দাঁড়াই দাঁড়াই বললাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, দাঁড়া দাঁড়া দরুদ শেষ করলাম, আবার বসলাম, বসে আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরুজ যুনুবা ইল্লা আনতা, সালাম ফিরাইলাম, নামাজ হইব কিনা, কি কয় নামাজ হবে, আমার নবীরে মহব্বত করছি তো সব ওহাবি দেখি, আপনারা কি ওহাবি নাকি, আমার নবীরে মহব্বত করছি নামাজ হবে না কেন, কি বলেন, এখানে আমি খারাপ কিছু করছি, এখানে আমি দাঁড়ায় দাঁড়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিছি, দরুদ পড়ছি দাঁড়ায় দাঁড়ায়, তাজিম করছি, সম্মান করছি, নামাজ হবে না কেন, যেই নবী না হইলে নামাজ হবাইতেন না, কি বলেন, এই নবী না হইলে নামাজ পাইতেন নাকি, তো ওই নবীরে সম্মান করছি নামাজ হবে না কেন, নবীরে সম্মান করতে হইলে কেমনে সম্মান করতে হয় এটা সাহাবায়ে কেরাম থেকে শিখে নিতে হয়। আল্লাহর জমিনের যত মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ মহব্বত করবে, সাহাবায়ে কেরামের মতো মহব্বত যুগে যুগে কেউ করে নাই এবং কিয়ামত পর্যন্ত কেউ করতেও পারবে না। সাহাবায়ে কেরামের মতো মহব্বত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যুগে যুগে কেউ করে নাই, কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবেও না। আবু সুফিয়ান রোম সম্রাট হিরাক্লিয়াসের রাজদরবারে দাঁড়ায় বলছিল, ওয়াল্লাহি মা রাআইতু ইউহিব্বুন নাসু আহাদান কাহব্বে মুহাম্মদ কাহব্বে আসহাবে মুহাম্মাদিন মুহাম্মাদান সুবহানাল্লাহ। আল্লাহর কসম জমিনে এমন মানুষ দেখি নাই একজন আরেকজনকে এত মহব্বত করতে পারে যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে। সুবহানাল্লাহ, যে মহব্বতের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে যাও। কত সাহাবীর মক্কাতে কোটি কোটি টাকার সম্পদ, মা রয়ে গেছে, বাবা রয়ে গেছে, স্ত্রী রয়ে গেছে, ছেলে মেয়ে রয়ে গেছে, ভাই বোন রয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মদিনা চলো, সব ছেড়ে দিয়ে মদিনা চলে গেছে। যুদ্ধের ময়দানে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ হচ্ছে, বর্ষা নিক্ষেপ হচ্ছে, আঘাত তারপর আঘাত আসতেছে। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য নিজেদের ফিট গুলাকে বিছাই দিছে। এমন মহব্বত মহব্বতের নজির পৃথিবীতে আর নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হলে সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। নিজে নিজে মন গড়া মহব্বত করলে আমজাগো সালাও যাবে, নিজে নিজে মন গড়া মহব্বত করলে ইমানও যাইব আমলও যাইব। আপনি আত্মাহিয়াতের মধ্যে যদি মহব্বত করেন আপনার নামাজও নষ্ট হইব ইমানও নষ্ট হইব। বলে নামাজ তো নষ্ট হইব, বুঝলেন ইমান নষ্ট হইব কেন? ইমান নষ্ট হবে এই জন্য যেহেতু আল্লাহ পাক যেভাবে নামাজের বিধান দিয়েছেন আল্লাহ পাকের বিধানের আলোকে আমি নামাজ পড়ি নাই, নিজে নিজে বানাইছি, এজন্য ইমান নষ্ট হবে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, হাসরের ময়দানে সব মানুষ দাঁড়ায় থাকবে কতক্ষণ? কতক্ষণ দাঁড়ায় থাকবেন? জি, দাঁড়ানোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা প্রশ্ন করবেন। এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি ছুটি। পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে আপনার ছুটি নাই। এভাবে দাঁড়ায় থাকবেন, বসার সুযোগ এমনকি পা নড়াচড়া করবেন সেই সুযোগ নেই। আবু বারজা আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাযুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কোন বনি আদম কোন আদমের সন্তান দুই পাকে নড়াচড়া করতে পারবে না, দুই পা যেমনে দাঁড়াবে ওই দাঁড়ানোর মধ্যেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না পাঁচটি প্রশ্নের উত্তর দিতে না পারবে। তাহলে কবরে গেছে একটা পরীক্ষা, তিন নম্বর ঘাঁটিতে আসার পরে আরেকটা পরীক্ষা শুরু। এখানে প্রশ্ন কয়টা? পাঁচটা। এক নম্বর প্রশ্ন হইল আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন বান্দা তোমাকে আমি 60 বছর 70 বছর 80 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কিভাবে কাটাইছ? জবাব দিয়ে যাও। জবাব না দিয়ে কিয়ামতের ময়দান থেকে এদিক সেদিক নড়াচড়াও করতে পারবে না। দুই নম্বরে জবাব দাও ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে একটা যৌবন কাল দিয়েছিলাম সেই যৌবন কালটা তুমি কিভাবে ব্যয় করেছিলে? যৌবন কাল কয় বছর বলেন তো দেখি, যৌবন কাল বলতে কত থেকে কত বছর? 15 থেকে 40 বছর পর্যন্ত। তাহলে কয় বছর হয়? 25 বছর। এই 25 বছরের যৌবন কাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা প্রশ্ন করবেন। আলহামদুলিল্লাহ আমাদের এই যে নদনা আল ইনসাফ ইয়াং সোসাইটি, এই যুব সমাজ, আল্লাহ পাক এই যুব সমাজকে মদিনার যুব সমাজের মতো বানিয়ে দিন, শাবাবে মদিনা বানিয়ে দিন। আজকে 13ই ফেব্রুয়ারি, কত যুব সমাজ এই দেশে 14ই ফেব্রুয়ারির নোংরা দিবস পালন করার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। অনেকেই বিজাতীয় কালচার, মুশরিকি কালচার, মুশরিকদের বিভিন্ন দেব দেবীর পূজার দিবস, যুগে যুগে এটা ঈসা আলাইহিসসালামের আগে থেকে মুশরিকেরা বিভিন্ন দেবীর পূজার দিবস উপাসনার দিবস হিসাবে তারা পালন করে আসত। সেই দিবসকে মুশরিকেরা জাগ্রত করেছে, পৃথিবীর কত দেশে এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে, অমুসলিম দেশেও এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু আমাদের দেশে কিছু কিছু মানুষ অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে, জেনা বেবিচারকে সমাজে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ভালোবাসার নামে এই দিবসের প্রবর্তন করেছে। আর এই উস্কানিতে পা দিয়ে আমাদের মুসলিমগণের যুবক যুবতীরা এই ভালোবাসা দিবসের নামে 14ই ফেব্রুয়ারির এই দিবস পূজার দিবস পালন করার জন্য পাগল হয়ে গেছে। এই দিবস যদি কেউ পালন করে তার পুরস্কার কি শুনাই দিই নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনানে বাইহাকীর হাদিস, সহি হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বানা বিবিলাদিল মুশরিকিন ওয়াসানা নাইরুজাহুম ওয়া মাহারাজানিহিম হাত্তা ইয়ামুতা বিহিম হুশরা মাআহুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি অমুসলিমের দেশে বসবাস করে, মুশরিকের দেশে বসবাস করে, মুশরিকের দেশে কেন বলা হইল, মুসলমানের দেশে বসবাস করলে কোনদিন এসব অনুষ্ঠান পালন করার কথা না, প্রশ্নই আসে না। কিন্তু আজকে দুঃখের বিষয়, মুসলমান দেশে এগুলো পালন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কেউ যদি অমুসলিমের দেশে বসবাস করে, অমুসলিমেরা বিভিন্ন দিবস পালন করে, ওই দিবসগুলোকে যদি কেউ মুসলমানের সন্তানেরা পালন করে, মুসলমান যদি অমুসলিমদের নববর্ষের দিবস পালন করে, নবান্ন দিবস পালন করে, বার্থডে পালন করে, ম্যারেজ ডে পালন করে, এরকম বিজাতীয় যতগুলো কালচার আছে এগুলো পালন করে, হুশরা মাআহুম ইয়াউমাল কিয়ামাহ, এদের হাসর হবে কিয়ামতের ময়দানে ওই সকল মুশরিকদের সাথে, ওই সকল মুশরিকদের সাথে তাদের হাসর হবে। সেখানে আমাদের যুব সমাজ আজকে ইসলামের কৃষ্টি কালচার ভুলে গিয়ে এই বিজাতীয় কালচারের দিকে পা বাড়াচ্ছে, এবং এরা আমাদেরই সন্তান। আমরা যারা এখানে ওয়াজবা ফেলে বসে আছি, কেউ আমাদের ছেলে মেয়ে, কেউ আমাদের ভাই বোন, কেউ আমাদের নাতি নাতনি, কিন্তু আমরা এগুলার ব্যাপারে উদাসীন হয়ে গেছি। ভালোবাসতে হবে কাকে বলেন দেখি? জি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, একজন মুমিন সবচেয়ে বেশি মহব্বত করবে, সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিনকে। তারপরে একজন মুমিন ভালোবাসবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দুনিয়ার সবার চাইতে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত বেশি না হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সেই বান্দা হতে পারবে না। তাহলে ভালোবাসতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ভালোবাসতে হবে নিজের আব্বাকে, ভালোবাসতে হবে নিজের আম্মাকে, ভালোবাসতে হবে নিজের ভাইকে, নিজের বোনকে, ভালোবাসতে হবে নিজের প্রতিবেশীকে, ভালোবাসতে হবে এক মুমিন আর এক মুমিনকে, ভালোবাসতে হবে দুনিয়ার সমস্ত মানুষকে। এটার নাম ভালোবাসা। ভালোবাসতে হবে নিজের স্ত্রীকে, কিন্তু ভালোবাসা যদি অন্য জায়গায় করেন ভালোবাসার নামে, জেনা বেবিচার অশ্লীলতা, এখানে যে ভালোবাসার কথা বলা হয় এই ভালোবাসা ভালোবাসা না, এটা হলো অশ্লীলতা, বেহায়াপনা, জেনা বেবিচার। ভালোবাসা যেটা প্রকৃত ভালোবাসা, এটার জন্য দিবস লাগে না। দেখেন, দুনিয়াতে আসার পরে একটা শিশু যখন দুনিয়াতে আসে, শিশুর সাথে মায়ের কেমন ভালোবাসা তৈরি হয়ে যায়। মায়ের পেট থেকে শিশু যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, মা তখন মনে করেছিল এই শিশুকে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য মা দুনিয়া থেকে বিদায় নেবেন। মা মনে হচ্ছিল এই যন্ত্রণা আর সহ্য করতে পারবেন না, মা মারা যাবেন, এরকম করুণ পরিস্থিতিতে মায়ের যখন সন্তানটা দুনিয়াতে আসে, সন্তানটা যখন মায়ের চোখের সামনে আসে, চোখ দিয়ে যখন মা সন্তানটারে দেখে, দেখার সাথে সাথে যত রকমের কষ্ট হয়েছে সাথে সাথে মা সব কষ্ট ভুলে গেছে। এটার নাম মহব্বত। আল্লাহ পাক এমন ভালোবাসা মায়ের সাথে সন্তানের সাথে তৈরি করে দিছেন, এটার জন্য কোনো দিবস পালন করা লাগে নাই, অটোমেটিক তৈরি হয়ে গেছে। সন্তান যখন কেঁদে উঠে মায়ের বুকের ভিতরে কামড়ানি শুরু করে, সন্তান যখন একটু কান্না করে আওয়াজ করে উঠে, সব মানুষ দুনিয়ার সহ্য করে থাকতে পারে কিন্তু মা সহ্য করে থাকতে পারে না, মা সন্তানের কান্না সহ্য করতে পারে না। তাহলে মায়ের ভিতরে আল্লাহ পাক যে মহব্বত বানায় দিয়েছেন, এটা দিবস পালন করে মহব্বত হয় নাই। এভাবে মহব্বত যেটা, ভালোবাসা যেটা, এটার জন্য দিবস লাগে না, এটা ইমানের কারণে তৈরি হয়, বিভিন্ন কারণে মহব্বত তৈরি হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করবেন, আমার যুবক ভাইয়েরা যৌবন কাল কাটাই দিবা, এরকম 14ই ফেব্রুয়ারি পালন করে, নববর্ষ পালন করে, বিভিন্ন দিবস পালন করে, এই যৌবন কালের হিসাব রাব্বুল আলামিনের কাছে দিতেই হবে। কিয়ামতের ময়দান আর হাশরের ময়দানের 5টা প্রশ্নের একটা প্রশ্ন এটা। 3 নম্বর প্রশ্ন, ওয়ান ইলমিহি ফিমা আমিলা বিহি, ইলম অনুযায়ী আমল কতটুকু করেছিলে, এলেমের সাথে আমলের সমন্বয় কতটুকু ছিল। এলেম আছে বস্তায় বস্তায়, আমল নাই। বর্তমানে আমাদের সমস্যা বেশি এটা, এলেম যতটুকু আছে তো সে পরিমাণ আমল নাই। এলেম মোটামুটি আপনাদের সবার কাছে আছে, ফজরের নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হইব এটা জানা নাকি বলেন তো দেখি, জানা নাকি? আমি একবার এক জায়গায় মাহফিলে গেছি, তা আমার এক মজার ঘটনা, তা আমি বললাম যে ওয়াইজ করুনি, আমাদের দেশে যেটা ওয়াইজ করুনি বলে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা ভাইসে আমরা যেটা শুনি সব সময় এটা মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বা মোবারক ওয়াইজ করুনির জন্য দিয়ে গেছেন, এটা কোনো হাদিসে কোনো বর্ণনায় আসে নাই, এটা মিথ্যা কথা। ওয়াইজ করুনি দাঁত ভাঙ্গি বেলছে 32টা, এটা মিথ্যা কথা, এটা একটাও ভাঙে নাই। ওয়াজ করুনের ব্যাপারে সহি মুসলিমে অনেকগুলো হাদিস আসছে, সেখানে কোন বর্ণনায় এই দাঁত ভাঙ্গি ফেলছে, জুব্বা ফেলছে এই জাতীয় কথাবার্তা আসে নাই। আর দাঁত ভাঙ্গিবে কেন? দাঁত ভাঙ্গা মহব্বতের নিদর্শন না, কোন সাহাবি দাঁত ভাঙ্গেন নাই, উনি দাঁত ভাঙতে যাবেন কেন? এটা তো পাগলামি, এটা মহব্বত না। কাঁচা দাঁত, শক্ত দাঁত, ভালো দাঁত ভাঙ্গি ফেলবেন আপনি, এটাকে মহব্বত হইল নাকি? এখন ওই এলাকার মুরব্বীরা আমারে কয় কি, ওয়াইজ করুনি জুব্বা পায় নাই, পাইছে না কিরা? ওয়াইজ করুনি রাসুলের জুব্বা পায় নাই, হুজুর বলেন পাইছে না কিরা? তা আমি বললাম যে শোনেন, ওয়াইজ করুনি যদি জুব্বা পায় আপনাদের লাভটা কি বলেন দেখি, জুব্বার নিচে করে জান্নাতে চলে যাবেন, আর যদি না পায় আপনাদের ক্ষতিটা কি? তাহলে এটা নিয়ে এত ফেরেশানি হওয়ার দরকারটা কি? ওয়াইজ করুনি জুব্বা পাইছে কি পায় না এটা নিয়ে আমার আপনার ফেরেশানির দরকার আছে? কোন দরকার নাই, পাইলেও আমার লাভ নাই, না পাইলেও আমার ক্ষতি নেই। তো এখন বলেন দেখি, যে জাহান্নামে যাওয়া লাগবে না ফজরের নামাজ না পড়লে, এটা জানা না কিরা? সবাই কিন্তু জানে, কিন্তু ফজরের মুসল্লি পাওয়া যায় না, পাওয়া যায়নি। তাহলে এলেম সবার আছে, আমল নাই। এলেম আছে, এলেমটা জাহেরি আছে, এলেমটা বাতেনি হয় নাই, এলেমটা ভিতরে ঢুকে নাই। আপনি দেখেন রাতের 3টা যদি ফ্লাইটের টাইম হয়, বিমানের টাইম হয়, আল্লাহর কোন বান্দা যদি ঘুমায় কতবার শুধু গড়ি দেখে, কতবার ঘুম থেকে উঠে, 3টায় ফ্লাইট কোনোভাবে যাতে মিস না হয়। কারণ কি? আল্লাহর এই বান্দা জানে যদি আমার ফ্লাইটটা মিস হয় আমার কিছু টাকা পয়সার ক্ষতি হবে, সেখানে কিছু আমার কাজের ক্ষতি হইতে পারে, এই ক্ষতিটা এলেমের সাথে সাথে এলেমের জাহেরি অবস্থার সাথে বাতেনি অবস্থা মিলে গেছে। কিন্তু ফজরের নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটার জাহেরি এলেম আসছে কিন্তু বাতেনি এলেম আসে নাই, ভিতরে ঢুকে নাই। এই জন্য দেখা গেছে যে ফজরের সময় মুসল্লি নাই, এলেম কিন্তু সবার কাছে আছে, সবাই জানে ফজরের নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, এটা জানে না এরকম মানুষ আছে নে সোনাগাজীতে আছে যে ফজরের নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে না, এরকম কোন মানুষ জানে না এরকম আছে? সবাই জানে। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তিন নম্বর প্রশ্ন রাখছেন, এটা চার নম্বর প্রশ্ন রেখেছেন, ওয়ামিন আইনা ইকতাসাবাহু, সম্পদ উপার্জন করেছিল কিভাবে, তোমার উপার্জনের পন্থা কি ছিল, তরিকা কি ছিল, তোমার পেশা কি ছিল, সন্তান ইনকামের রাস্তা, সম্পদ কিভাবে উপার্জন করা হয়েছে, এটা চার নম্বর প্রশ্ন। পাঁচ নম্বর প্রশ্ন হল ওয়াফিমা আনফাকাহু, সম্পদ কিভাবে খরচ করেছিলে। তাহলে এখানে প্রশ্ন দুটা দেখেন, অন্যগুলোর উপরে একটা একটা একটা, কিন্তু সম্পদের ব্যাপারে দুইটা, আয়ের ব্যাপারে একটা, ব্যয়ের ব্যাপারে একটা। তাহলে আয়ের ব্যাপারে যেমন হিসাব নিকাশ করি আয় করতে হবে, ব্যয়ের ব্যাপারেও হিসাব নিকাশ করে। আজকে যে আয়াতটা আমাদের তাফসীর, এই আয়াতটা হলো ব্যয়ের উপরে। আল্লাহ পাক বলছেন 67 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা, যারা তারা যখন খরচ করে খরচের মধ্যে ইসরাফও করে না, অপব্যয়ও করে না, সীমা লঙ্ঘনও করে না, আবার একেবারে বখালতিও করে না, সংকীর্ণতা অবলম্বন করে না, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, দুইয়ের মাঝামাঝি সমন্বয় করে। সুবহানাল্লাহ। তাহলে খরচও হিসাব নিকাশ করে করতে হবে, যেমনি মনে চাইলো টাকা খরচ করে দিবেন, জায়েজ আছে। একজন আসি কইলো, চাচা কালকে আমরা এখানে একটা গানের অনুষ্ঠান করবো, টাকা দেন। আপনি কইলেন, দরবাতি যা আমার সভাপতি বানাই দিও, 1,00,000 টাকা নিয়ে যাও। দিয়ে দিলেন 1,00,000 টাকা। এই 1,00,000 টাকার কি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? ওয়াজ মাহফিলে চাইছেন, আপনি দিছেন, এটাও আল্লাহর কাছে আপনি খরচ করছেন, এটারও জবাব হবে, হবে না? যেটার জন্য দেন, যেখানের জন্য দেন, যেখানের খরচ করেন, প্রত্যেকটা খরচের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমরা বেশিরভাগ বয়ান শুনি আয়ের বয়ান, যে ইনকাম হালাল করার, কিন্তু খরচও যে হালাল ভাবে করতে হবে এটা আমরা খেয়াল করি না। অনেক সময় খরচটা হালাল পন্থায় করতে হবে। আপনি 14 ফেব্রুয়ারির জন্য যদি 1 টাকা খরচ করেন, এই টাকার জন্য রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে, এই টাকা দিছে কে আপনারে? আপনি আমি যে টাকার মালিক, টাকাটা দিছে কে? একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কেউ টাকা দেওয়ার মালিক? কোন ওলি দিতে পারে? কোন খাজা বাবা দিতে পারে? দিতে পারে কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যেই আল্লাহ টাকাটা দিবেন, ওই আল্লাহর কাছে আপনি জবাবদিহি করতে হবে। যেই জিনিস খাওয়া হারাম, সেই জিনিসের জন্য টাকা খরচ করবেন, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। সিগারেট খাইবেন, ডেলি কয় টাকার খান, এটার কিন্তু হিসাব রেডি করে রাখিয়েন, আল্লাহর কাছে কিন্তু হিসাব দিতে হবে। মনে করতেছেন আপনি খাই ফেলতেছেন শেষ, কিন্তু এই টাকারও হিসাব দিতে হবে। এটাও তাফজির, এটাও ইসরাফ, এটাও ফবিয়া, অপচয়, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সিগারেট খাওয়া কি জায়েজ? মাশাআল্লাহ, দেখেন সবার কাছে এলেম আছে, সবাই জানে যে এটা কি হারাম। জর্দা খাওয়া এবার কয় না, কারণ প্রত্যেক বাড়িতে বাড়িতে জর্দার গোড়াউন আছে, কি বলেন? এই জন্য সবাই আবার বলতে চায় না, সিগারেট যেমন হারাম, জর্দাও হারাম। একটা হলো প্রক্রিয়াজাত করে খায়, আর একটা ডাইরেক্ট খায়, দুটো এক জিনিস, দুটোই তামাক, দুটোই নেশা, দুটার দ্বারাই শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, আর্থিক ক্ষতি, সামাজিক ক্ষতি, পারিবারিক ক্ষতি, স্বাস্থ্যগত ক্ষতি, সব ধরনের ক্ষতি হয়। ইসলামে যে জিনিস দ্বারা ক্ষতি হয় সেই জিনিস হারাম। এবং এটা খাবায়েস, খাবার খাবায়েস, খাবায়েস বুঝেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আল্লাহ পাক ইমানদারদের জন্য তাইয়্যিবাত খাবারকে হালাল করেছেন, আল্লাহ পাক ইমানদারদের জন্য খাবায়েস খাবারকে হারাম করে দিয়েছেন। মদিনার মসজিদে নববীর বাহিরে যে টয়লেট গুলো আছে, হাম্মাম গুলো আছে, ওগুলোর গায়ে গায়ে লেখা আছে আত্তাদখিন মামনু, ধূমপান এখানে নিষিদ্ধ, বা ইন্নাহা মিনাল খাবায়েস, এটা খাবায়েস খাবার, এটা অপবিত্র খাবার। তো আমি প্রথমবার যখন ওমরায় গেছি আমি তখন বুঝতে পারলাম না কি ব্যাপার, এখানে সিগারেট ধূমপান নিষিদ্ধ, আবার এটা অপবিত্র খাবায়েস খাবার। কিন্তু আমাদের দেশে খুব সম্মানিত লোকেরাই খায়, কি বলেন? মসজিদে নববীর যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন মসজিদে নববীর ভিতরে, আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম আলেম এখনো মদিনায় আছে, সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় বড় আলেম এই 1400 বছর ধরে আল্লাহ পাক মদিনার মধ্যে রেখেছে। মসজিদে নববীর যে সমস্ত ওলামায়ে কেরাম দার্স দেন, দেখবেন ওনাদের হালাকায় বসে দেখবেন কেমন আলেম, তাকাইলে বুঝতে পারবেন, কথা শুনলে বুঝতে পারবেন। শেখ আব্দুল মোহসেন আল আব্বাদ হাফেজাহুল্লাহ এখনো মসজিদে নববীতে সহিহ আল বুখারীর দার্স দেন, মদিনার সমস্ত মুহাদ্দিসিনের ওস্তাদ উনি। শেখ সুলাইমান আর রুহাইলি হাফেজাহুল্লাহ উনি এখনো দার্স দেন, আরো অনেক বড় বড় বিশ্ববরণ্য শেখ। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, আপনারা এখানে লিখেছেন ফা ইন্নাহা মিনাল খাবায়েস, এটা খবিজদের খাবার, কিন্তু আমাদের বাংলাদেশে এটা সম্ভ্রান্ত লোকেরা খায়, ভালো ভালো মানুষে খায়, এটা তো বুঝে আসলো না। ওই শেখ বললেন, শোনো, এটা বুঝে আসার জন্য তুমি একটা পরীক্ষা করে নিও। পরীক্ষাটা হলো টয়লেটে গিয়ে দেখিও, টয়লেটের ভিতরে দেখবা সিগারেটের ধ্বংস অবশেষ পড়ে রয়েছে, সিগারেটের গোড়ার অংশ পাওয়া যায়, পাওয়া যায় না, আপনারা দেখছেন। কিন্তু টয়লেটের ভিতরে কখনো কমলার খোসা পড়ে রয়েছে, আপেলের খোসা পড়ে রয়েছে, আঙ্গুরের খোসা পড়ে রয়েছে, বিরিয়ানির প্যাকেট পড়ে রয়েছে, এরকম দেখছেন? তাহলে বোঝা গেল টয়লেটের ভিতরে, টয়লেটে বসে আল্লাহর কোন বান্দা ভাত খায় না, বিরিয়ানি খায় না, পোলাও খায় না, আপেল খায় না, কমলা খায় না, আঙ্গুর খায় না, কিন্তু এই জিনিস খায়, কি বলেন? যে জিনিস টয়লেটে বসেও খায় সেই জিনিস কোনদিন তৈয়বাত হইতে পারে না, সেই জিনিস খাবায়েস। এটা সাধারণ কমন সেন্সে সাধারণ বিবেকেও বলে, এটা শুধু কোরআন সুন্নাহ বলা লাগে না, এটা সাধারণ চিন্তা করলেও বোঝা যায়। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, এইটার জন্য টাকা খরচ করবেন এইটাও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মদ খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য, ট্যাবলেট খাওয়ার জন্য যত টাকা খরচ করবেন এই টাকাও রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। যে জিনিস ব্যবহার করা হারাম সেই জিনিস ব্যবহারের জন্য যে টাকা খরচ করবেন এটারও হিসাব দিতে হবে। যে জিনিস খাওয়া হারাম, পান করা হারাম, ব্যবহার করা হারাম, এই সকল জিনিসের জন্য যত টাকা খরচ করবেন এগুলো সব ইসরাফ, সব তাবজির। বিয়ে শাদীর মধ্যে গায়ে হলুদের জন্য হাজার হাজার টাকা খরচ করবেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটা ইসরাফ, এটা হারাম। এই টাকা আপনাকে কে দিছে? এক সময় আমাদের এই দেশে, এই সমাজে, আমি তো এই দেশের মানুষ, এই এলাকার মানুষ, এক সময় তিন বেলা মানুষ ভাত খাইতে পারে নাই ঠিক মতো, গেছে না এরকম? ওই সময় কেউ দেখছেন বার্থডে পালন করতেছে বাড়িতে বাড়িতে, কিসের বার্থডে, খাইতে হয় না, আবার বার্থডে কিসের? মুরব্বীরা শুনছেন কোনদিন বার্থডে? ম্যারেজ ডে শুনছেন? গায়ে হলুদ শুনছেন? এই জাতীয় গান বাজনা শুনছেন? যখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিলেন, অর্থ সম্পদ বাড়াই দিছেন আমাদের এলাকায়, আল্লাহর বিরাট নিয়ামত। আল্লাহ আমাদেরকে এখন কত স্বাচ্ছন্দ্যে রাখছেন, কত সুখে রাখছেন। এক সময় মানুষ না খেয়ে মারা গেছে, এখন মানুষ খাইতে খাইতে মারা যায়, বেশি খাই মরে যায়। কি বলে, এক সময় না খাই মরছে, এখন বেশি খাই মরে যায়। এক সময় ডাক্তারের কাছে গেলে ডাক্তার লিখত ডিম খাইবেন, মুরগি খাইবেন, ভালো ভালো জিনিস খাইবেন, লিখত না। এখন লেখে খবরদার, এটা খাইবেন না, এটা খাইবেন না, এটা খাইবেন না, গরু ছাগলের খানা খাইবেন, খালি সবজি খাইবেন। এখন ডাক্তারের কাছে গেলে মাছ খাইবেন না, মুরগি খাইবেন না, কিচ্ছু খাইবেন না, খালি কি খাইবেন, গরু ছাগলের মতো শাক সবজি খাইবেন খালি, আর কিচ্ছু খাইবেন। তাহলে বোঝা যায় আল্লাহ পাক নিয়ামত দেওয়ার কারণে এখন খাইতে খাইতে আমরা মরে যেতেছি, খাইতে খাইতে অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহর বান্দারা এখন দেখেন ম্যারেজ ডে, বার্থ ডে, অমুক ডে, তমুক ডে, অশ্লীলতা, গায়ে হলুদ সব চালু করে দিছে। তাহলে আল্লাহ পাক এত নিয়ামত দেওয়ার পরে এই নিয়ামতের শুকরিয়া আদায় না করে নিয়ামতের অপব্যবহার করতেছি আমরা, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এজন্য টাকা পয়সা খরচ করার ব্যাপারে আমার ভাই বোনেরা খেয়াল রাখতে হবে, আমার এই টাকা দিয়ে আমি হালাল জিনিসের জন্য খরচ করতেছি না হারাম জিনিসের জন্য, আল্লাহর দিনের জন্য নাকি আল্লাহর দিনের বহির্ভূত। এই জন্য প্রথম এসরাফ তাবজির থেকে বাঁচতে হবে, এরপরে টাকা পয়সা খরচ করতে হবে কার জন্য, এবার আসেন কার কার জন্য খরচ করবেন এটা বলে আমি শেষ করে দিব, আর বেশি দীর্ঘায়িত করবো না, সংক্ষেপে আর 15 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব। এখন টাকা পয়সা খরচ করবেন কার কার জন্য এটা জানতে হবে না, কারণ আপনার খরচের হিসাব কিন্তু হাসরের ময়দানে দিতে হবে। এই জন্য ভালো করে জেনে রাখতে হবে কার কার জন্য আমি খরচ করব। এক নম্বরে খরচ করব আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের জন্য, এক নম্বরে কিসের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ওয়াজ মাহফিলের জন্য, ওলামায়ে কেরামদের জন্য। আল্লাহর দিন যেভাবে প্রচার প্রসার হয়, আল্লাহর দিনের দাওয়াত ও তাবলীগ হয়, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর দিনের জন্য খরচ করতে হবে, এটা হলো আমার টাকা পয়সার এক নম্বর কাজ। কারণ টাকা পয়সা যে আল্লাহ দিয়েছেন সেই আল্লাহর দিনের জন্য খরচ করতে হবে। দুই নম্বর, সম্পদের যাকাত দিতে হবে, ওসর দিতে হবে, ওসর বুঝেন তো, ওসর ফসলের যাকাত, জমিনের যাকাত, জমিনে যে দান পান এই দানের যাকাত দিতে হবে, জমিনে যে বিভিন্ন রকমের ফসল পান এই ফসলের যাকাত দিতে হবে, এগুলোর নাম হলো ওসর। আমাদের সমাজে অধিকাংশ মানুষ ওসর দেয় না, অনেক দান পায় দানের কোনো ওষুধ দেয় না, আমের ওষুধ দেয় না, তারপরে কাঁঠালের ওষুধ দেয় না, তারপরে বিভিন্ন রকমের ফল ফলাদি কোনো ওষুধ দেয় না, নারিকেলের ওষুধ দেয় না, সুপারির ওষুধ দেয় না, সবগুলোর কিন্তু ওষুধ দেওয়া লাগবে। আল্লাহর জমিন থেকে যত ফসল উৎপাদিত হবে সকল ফসলের যাকাত ফরজ। তাহলে দুই নম্বরে যাকাত ওষর দিতে হবে, তিন নম্বরে খরচ করবেন কার জন্য, আল্লাহাক বলতেছেন খরচ করো এক নম্বরে লিল ওয়ালিদাইন, আব্বা আম্মার জন্য। আজকে দেখা যায় ঈদ আসলে স্ত্রীর বাজেট হলো 10,000 টাকা, ছেলের জন্য বাজার 20,000 টাকা, মেয়ের জন্য বাজার 30,000 টাকা, মায়ের জন্য বাজার নাই, বাপের জন্য বাজার নাই, কি বলেন, ঈদ আসলে মা বাবার বাজার নাই, পরিবার সবার বাজার আছে। আল্লাহ বলতেছেন প্রথম স্ত্রীর জন্য খরচ করার আগে, ছেলে মেয়ের জন্য খরচ করার আগে খরচটা করতে হবে কার জন্য, লিল ওয়ালিদাইন, আব্বা আম্মার জন্য। কারণ ওই আব্বা আম্মা না হইলে তুমি টাকা রুজি করতে কেমনে, টাকা রুজি করার জন্য তোমার যে বাবা মা লালন পালন করে এত কষ্ট করে তোমার বড় করছেন, তোমার লেখাপড়া শিখাইছেন, টাকা রুজি করার জন্য যা দরকার যত উপকরণ দরকার যে বাবা মা তোমাকে গঠন করছেন, এই জন্য খরচ। বউ তো আসছে কদিন পরে, বাবা মা গঠন না করলে তোমার বউ আসত না, বউ তো দিত না, কি বলেন, তুমি বউ পাইছো কার কারণে? মা বাবার কারণে। এজন্য স্ত্রী ছেলে মেয়ের জন্য খরচের আগে আব্বা আম্মার জন্য খরচ। আল্লাহ পাক বলছে লিল ওয়ালিদাইন, মা বাবার জন্য খরচ করতে হবে। অনেকের মা বাবাকে খুব মহব্বত করে কিন্তু মা বাবা অসুস্থ খবর নাই, মা বাবার চিকিৎসা করা ফরজ। আপনার সামর্থ্য অনুযায়ী আব্বা আম্মার চিকিৎসা করতে হবে, আব্বা আম্মাকে ভালো ভালো খাবারটা দিতে হবে। বৃদ্ধকালে শরীরের পুষ্টির জন্য, শরীরের জন্য ভালো খাবার দরকার, সেই খাবারগুলো দিতে হবে। দেখা যায় অনেকে অনেক পীর মুর্শিদের জন্য ভালো ভালো খাবার নিয়ে যায়, দুধ নিয়ে যায়, আঙ্গুর নিয়ে যায়, কমলা নিয়ে যায়, কিন্তু আব্বা আম্মার জন্য আনে না। আল্লাহর জমিনে আমার জন্য সবচেয়ে বড় পীর মুর্শিদ কে? আব্বা আম্মা। আব্বা আম্মার সবচেয়ে বড় পীর কে? এসে কারণ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমার আব্বা আম্মার পায়ের নিচে জান্নাত, পীরের পায়ের নিচে জান্নাত না। তাহলে যার পায়ের নিচে জান্নাত তার জন্য খরচ করতে হবে আগে। তাহলে তিন নম্বরে পাইলাম কি? লিল ওয়ালিদাইন, আব্বা আম্মার জন্য। চার নম্বরে আল্লাহ পাক বলেন ওয়ালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজনের জন্য। আজকে আত্মীয় স্বজন আসলে, বেড়াইতে আসলে মন ভালো লাগে না, খাওয়াইতে মন চায় না, মেহমানদারি করতে মন চায় না, ভাবির মন খারাপ। আত্মীয় স্বজন বেশি দেখলে আমাদের ভাবিদের মন খারাপ হয়ে যায়, এত বেড়াইতে আসে, এত আত্মীয় স্বজন, কত খাওয়ামো, কেমনে মেহমান চলে যাবো, এই কৌশল চেষ্টা করতে থাকে। আমার এক মজার কথা শোনেন, আমাদের এলাকায় মেহমান আসছে, এক জায়গায় মেহমান যায় না, খালি আসে তিন দিন চার দিন পাঁচ দিন মেহমান যায় না। এখন মেহমান দৌড়াইতেও পারে না, মেহমান যে এমন যে এমন মেহমান যা করবে করুক মেহমান যায় না। তা একজন আরেকজনের দোকানে বসে কয় ভাই এমন মেহমান বাড়িতে, মেহমান খাওয়াইতে খাওয়াইতে শেষ, মেহমান যায় না। তা আরেকজন বুদ্ধি দিতেছে, আরে মিয়া মেহমান দৌড়ানোর বুদ্ধি আমাদের আমার থেকে না শিখবি, কেমনে শিখতে হবে? কয় আজকে রাত্রে মেহমান ঘুমানোর পরে তোরা তখন সবাই ঘুমায় যাবি, রাত্রে দুটার সময় আমি যাবো তোদের বাড়িতে, বাড়িতে যাই আমি বলবো এই দরজা খোলো, অমুক গ্রামের অমুক তোমাদের বাড়িতে আছে, বাস। রাত্রে এতটা সময় রাত দুটার সময় গেছে, যাই দরজা ভিটাইতেছে, এই দরজা খোলো, কি হয়েছে? অমুক গ্রামের অমুক বাপের নাম অমুক তোমাদের বাড়িতে আছে, খোলো দরজা। মেহমান ভয়ে খাটের নিচে ঢুকছে, খুঁজতে আসছে, বাস। কয় না ভাই আমাদের বাসায় নাই, কয় না খোলো আছে আছে, আমরা দেখবো আছে। এরপরে কতক্ষণ ফিটে বাড়ি চলে গেছে, এই মেহমান খালি ফজর পর্যন্ত অপেক্ষা করতেছে, ফজরের আজান দিছে দিছে দৌড় মেহমান, আর ধরিয়ে রাখতে পারে না। তো ওই ভাই বলতেছে দেখো মেহমান কেমনে যায়, এই কৌশল অবলম্বন করতে হবে। আল্লাহ পাক বলতেছেন মেহমানের জন্য খরচ করো। উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাজাত, নাজাত কিসে, আমি নাজাত পাবো কেমনে বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াবকি আলা খাতিয়াতিক, তোমার গুনার জন্য বেশি বেশি কান্দো, নাজাত পাওয়ার বড় মাধ্যম গুনার জন্য কাঁদো। আর ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘরকে তুমি প্রশস্ত করে দাও, ঘরকে প্রশস্ত বানাও। তার অর্থ হইল মানে মেহমানদারি করো, বেশি বেশি খাওয়াও, মেহমানদারকে খাওয়াইতে থাকো, আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দিবেন। আমরা মনে করি মেহমান খাওয়াইতে খাওয়াইতে শেষ, মেহমান খাওয়াইলে শেষ হয় না, মেহমান খাওয়াইলে আল্লাহ পাক রিজিক বাড়াই দেন। মান আহাব্বা আন ইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আছারিহি ফালিয়াসাল রাহিমাহু, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন লোক যদি চায় তার রিজিক বেড়ে যাক, তার হায়াত বেড়ে যাক, সেই জন্য বেশি বেশি মেহমানদারি করে, সুবহানাল্লাহ। মেহমানদারি করলে রিজিকও বাড়ে হায়াতও বাড়ে, কিন্তু এখন আমরা মেহমান খাওয়াইতে চাই না, মেহমানের জন্য খরচ করতে হবে। প্রতিবেশীর জন্য খরচ করতে হবে, প্রতিবেশীরও একটা হক আছে, প্রতিবেশীদের জন্য টাকা পয়সা খরচ করতে হবে। এতিম, মিসকিন, বিধবা, অসহায়, এদের জন্য টাকা পয়সা খরচ করতে হবে। সমাজে আমাদের আশেপাশে অনেক এতিম, বিধবা, অসহায়, মিসকিন আছে, এদের জন্য টাকা পয়সা খরচ করতে হবে। এদের পিছনে খরচ করলে আল্লাহকে পাওয়া যায়। অনেকে আল্লাহকে পাওয়ার জন্য কত জায়গায় দৌড়াইতেছে দেখবেন, দেশে দেশে খালি দৌড়ায়। কি ভাই আপনি দৌড়ান কেন? আল্লাহরে পাওয়ার জন্য। আল্লাহরে পাওয়ার জন্য এত জায়গায় দৌড়ানো দরকার না, আপনার ঘরের পাশে আল্লাহরে পাওয়া যাবে। সহিহ আল বুখারী, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, এই মিয়া আমি অসুস্থ ছিলাম, আমারে সেবা করো নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে খাওয়াও নাই, আমি পিপাসার্ত ছিলাম, আমারে পান করাও নাই। এই হাদিস সবাই জানেন, স্কুলের বইতেও আছে। তখন বান্দা বলবে, আমি কেমনে খাওয়াবো, কেমনে চিকিৎসা করব, কেমনে আপনারে পানি পান করাবো? আল্লাহ পাক বলবে, তোমার বাড়ির পাশে কত মানুষ, অসহায় মানুষ, চিকিৎসা করতে পারে নাই, অসহায় মানুষ ক্ষুধায় কষ্ট করছে, এদেরকে যদি খাওয়াইতা, পান করাইতা, চিকিৎসা করতা, খোঁজখবর নিতা, ওয়াজাতাহু ইনদাহু যালিক, ওই জায়গায় তুমি আমি আল্লাহকে পাইতা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে কোথায় পাওয়া যায়? আমাদের গ্রামেই পাওয়া যায়, বাড়ির পাশে পাওয়া যায়। আল্লাহরে খোঁজার জন্য দেশে দেশে দৌড়ানো লাগে না, আল্লাহকে বাড়িতে বসে, গ্রামে বসে আল্লাহকে পাওয়া যায়। এই জন্য এদের পিছনেও টাকা পয়সা খরচ করতে হবে, নিজের পরিবার পরিজনের জন্য খরচ করতে হবে। পরিবার পরিজনের জন্য খরচ করা সদাকা। সুবহানাল্লাহ। পরিবারের জন্য খরচ করবেন আর নিয়ত রাখবেন এটা সওয়াবের উদ্দেশ্যে, ফাহু আল্লাহু সদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাও তার জন্য সদাকা। সুবহানাল্লাহ। সর্বোপরি হালাল কাজে, বৈধ কাজে, আল্লাহর দিনের কাজে খরচ করতে হবে, বেহুদা কাজে, হারাম কাজে টাকা পয়সা খরচ করা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হল, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। খরচের ব্যাপারেও ভারসাম্য রক্ষা করতে হবে, না হয় এই খরচের বিষয়টা আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতের আলোকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে আমাদের সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।